উথালি পাথালি হলো মন, সজনীলো দেখে যা, উথালি পাথালি হলো মন। একুল অকুল আমার দুকুলে ভাঙন, চোরাই বালিতে যেন ডুবেছে চরণ। উথালি পাথালি হলো অনুদিন, কেমনে বলি কি ব্যথা আমারি, তোরে কি বোঝাবো তুই ঢেউয়েরি কারবারি। নদী জল চল চল, ঢেউ ভাঙে উচ্ছল, বৈঠার সম্বল দিয়ে চল নিয়ে চল, তাই বুঝি তুই চঞ্চল। সজনীলো দেখে যা, উথালি পাথালি হলো মন। ভরা যৌবনে আর কি হবে সজনী, ও যে আমার চোখের জল মেঘে আসে, আমার ছাড়িয়া বন্ধু যায় পরবাসে। নদী জল চল চল, ঢেউ ভাঙে উচ্ছল, বৈঠার সম্বল দিয়ে চল নিয়ে চল, তাই বুঝি তুই চঞ্চল। সজনীলো দেখে যা, উথালি পাথালি হলো মন। সজনীলো দেখে যা, উথালি পাথালি হলো মন।